तेरे बिना तेरा साम है आधा, तू मेरी मैं तेरा, रिश्ता ये सदिया पूरा। মানুষের জনম, এই মানুষ জনম ভালোবাসা সবিধাতার সৃষ্টি। আর জনমে আর জনমে জনম জনমের সাথী।